পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, চ্যাপ্টার 3, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন কোলন আন্তঃসম্পর্ক, ইন্টারন্যাশনাল ল অ্যান্ড মিউনিসিপ্যাল ল ইন্টার রিলেশন, পৃষ্ঠা 51। স্টার্ক এর মতানুসারে আন্তর্জাতিক আইন অনুধাবনের জন্য আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় আইনের মধ্যকার সম্পর্ক সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রকৃতি ও প্রয়োগ ভালোভাবে অনুধাবন করার জন্য রাষ্ট্রীয় আইনের সাথে এর সঠিক সম্পর্ক নিরূপণ করা জরুরি। রাষ্ট্রীয় এলাকায় আন্তর্জাতিক আইনের বিধান কিভাবে প্রয়োগ লাভ করবে, রাষ্ট্রীয় আদালতে আন্তর্জাতিক আইন প্রয়োগ হবে কিনা, তা হলে কিভাবে, আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় আইনের মূল্য কতটুকু, এসব প্রশ্নের সমাধানের জন্য আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের সম্পর্কের প্রকৃতি জানা প্রয়োজন। প্যারা: আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন সম্পর্কে আইনবিদগণ দুটি ভিন্ন মতবাদে বিভক্ত। এ মতবাদ দুটি হচ্ছে: 1. একাত্মবাদ, 2. দ্বৈতবাদ। একাত্মবাদ মনিজম: একাত্মবাদী আইনবিদগণ মনে করেন আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন দুটোর প্রকৃতি এক। তাদের মতে রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি এক এবং পরস্পর পরিপূরক। 2. দ্বৈতবাদ ডুয়ালিজম: দ্বৈতবাদ অনুসারে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন আইনের দুটি ভিন্ন ধারা। দ্বৈতবাদ অনুসারে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ। দ্বৈতবাদী আইনবিদগণ মূলত প্রত্যক্ষবাদী। প্যারা: সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে আইন বিজ্ঞানে প্রত্যক্ষবাদীদের প্রভাব বৃদ্ধির ফলে দ্বৈতবাদী মতবাদের প্রসার ঘটতে আরম্ভ করে। প্রত্যক্ষবাদীদের মতে রাষ্ট্রীয় ইচ্ছে হচ্ছে আইন, তা যেভাবেই প্রকাশিত হোক না কেন, রাষ্ট্রীয় আইন কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ইচ্ছার প্রতিফলন। প্যারা: অন্যদিকে আন্তর্জাতিক আইন কোনো একক সার্বভৌম রাষ্ট্রীয় ইচ্ছার প্রতিফলন নয়, আন্তর্জাতিক আইন বিভিন্ন রাষ্ট্রীয় ইচ্ছাসমূহের আপোষকৃত সমষ্টি। আধুনিক কালের দুই প্রত্যক্ষবাদী পণ্ডিত ট্রাইপল ও আনজিলোতি দ্বৈতবাদের প্রধান প্রবক্তা। প্যারা: দ্বৈতবাদের পক্ষে তাদের যুক্তি সমূহ নিম্নরূপ। ক. উৎস: রাষ্ট্রীয় আইনের মূল উৎস হচ্ছে রাষ্ট্রীয় আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন, উচ্চতর আদালতের সিদ্ধান্ত এবং স্থানীয় বা রাষ্ট্রীয় প্রথা। অন্যদিকে আন্তর্জাতিক আইনের মূল উৎস হচ্ছে আন্তর্জাতিক চুক্তি ও আন্তর্জাতিক প্রথা। খ. পক্ষ: রাষ্ট্রীয় আইনের মূল পক্ষ হচ্ছে ব্যক্তি, রাষ্ট্র ও প্রতিষ্ঠান। অন্যদিকে আন্তর্জাতিক আইনের মূল পক্ষ হচ্ছে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্র। গ. আন্তর্জাতিক আইনের মূল বা অন্তর্নিহিত নীতি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পাদিত সন্ধি বা অন্যান্য চুক্তির বিধানসমূহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির পালন করা উচিত। প্যাক্টা সান্ট সার্ভেন্ডা: অন্যদিকে রাষ্ট্রীয় আইনের মূল বা অন্তর্নিহিত নীতি হচ্ছে রাষ্ট্রীয় আইন সভায় প্রণীত বা বিধিবদ্ধ আইন, যা রাষ্ট্রের নাগরিকরা প্রতিপালনে বাধ্য থাকবে। প্যারা: দ্বৈতবাদীদের মতে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে চরিত্রগত কোনো মিল নেই, এদের প্রকৃতি ও প্রয়োগ ক্ষেত্র সম্পূর্ণ আলাদা, কাজেই এদের মধ্যে সংঘর্ষ ঘটারও কোনো সুযোগ নেই। সুতরাং কোনটি অধিক মর্যাদা পাবে তা নির্ধারণের প্রশ্ন আসে না, দুটোই দুটোর দৃষ্টান্ত অনুসরণ করতে পারে। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনের প্রতি দিক নির্দেশ করতে পারে, আবার কখনো কখনো রাষ্ট্রীয় আইন আন্তর্জাতিক আইনের সাহায্য প্রত্যাশী হতে পারে। অর্থাৎ প্রকৃত অর্থে আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইন পারস্পরিক নির্ভরশীলতার বন্ধনে আবদ্ধ, যাকে রেন বই বলা যেতে পারে, RENVOI রেন বই বলা যেতে পারে। প্যারা: একাত্মবাদ, একাত্মবাদীদের মত রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের প্রকৃতিতে কোনো ভিন্নতা নেই, একাত্মবাদীরা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে কোনো অমৌলিক পার্থক্য আছে বলে মনে করেন না। তারা মনে করেন পার্থক্যগুলো নিতান্ত বাহ্যিক, তাদের মতে প্রয়োগগত দিক থেকে রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হলেও উভয়ের উদ্দেশ্য ও লক্ষ্য এক ও অভিন্ন। তাদের মতে প্রথমত আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন একই মুদ্রার এপিটোপিট। আইন হচ্ছে বাধ্যতামূলক কিছু নীতি পদ্ধতির সমষ্টি, সুতরাং আইনের বিধান তা আন্তর্জাতিক হোক বা রাষ্ট্রীয় হোক মেনে চলতেই হবে। এ মেনে চলার পথ হয়তো ভিন্ন হতে পারে, কোথাও রাষ্ট্র আবার কোথাও ব্যক্তি মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়, কিন্তু তাতে আইনের বাধ্যকর প্রকৃতির কোনো ভিন্নতা পরিলক্ষিত হয় না। দ্বিতীয়ত, দুই আইনের উদ্দেশ্য বিষয়বস্তুতে কোনো তফাত নেই। রাষ্ট্রীয় আইন মানব কল্যাণের জন্য সরাসরি রাষ্ট্র ও ব্যক্তির উপর প্রযোজ্য, অন্যদিকে আন্তর্জাতিক আইন একই উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্র ও তার মাধ্যমে চূড়ান্ত বিশ্লেষণের ব্যক্তির উপরই প্রযোজ্য। প্যারা একত্ববাদী মতবাদের মূল তত্ত্ব বিশ্লেষণ করলে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই বলে মনে হয়, তবে সামান্য একটা পার্থক্য একত্ববাদী আইনবিদগণ স্বীকার করেন এবং পার্থক্যটি সূচিত হয় অগ্রাধিকারের ধারণার ভিত্তিতে। প্যারা অধ্যাপক এলসনের মতে, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন উভয় মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে এবং মানব সমাজের উপর শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব অর্পণ করে, কিন্তু অগ্রাধিকার বিবেচনা করলে আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনের উপর প্রাধান্য পাবে। প্যারা ফিটসমরিসের মতে, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের প্রয়োগ ক্ষেত্র মূলত আলাদা এবং এই দুই আইন সহ সহ ক্ষেত্রে সর্বোচ্চ। প্যারা অধ্যাপক ওপেন হেইমের মতে, দুই আইনের যৌক্তিকতা মানব সমাজের রক্ষার্থে ও কল্যাণার্থে, সুতরাং সমগ্র মানব সভ্যতার বিবেচনায় আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনের উপর প্রাধান্য পাবে। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের প্রাধান্য সংকট। দ্বৈতবাদী আইনবিদগণ বিশ্বাস করেন রাষ্ট্রীয় আইনের প্রাধান্য আন্তর্জাতিক আইনের উপর, অন্যদিকে যেহেতু একত্ববাদীগণ মনে করেন আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন এক আইন অভিন্ন, তাই তাদের মতে কোনটি অধিক প্রাধান্য পাবে তা নির্ণয় করা কঠিন, তবে এরা সাধারণ আন্তর্জাতিক আইনের প্রাধান্যই মেনে নেয়। প্যারা এই প্রসঙ্গে অধ্যাপক এলসেন এর অধীনস্থতার ক্রমের নীতি বা হায়ারার্কিক্যাল ডক্ট্রিনের উল্লেখ করা যায়। এ তত্ত্ব অনুযায়ী আইন শাস্ত্রে নিজস্ব ঐক্য বিদ্যমান এবং তা স্বয়ংসম্পূর্ণ। আইনের নিম্নতর বিধি উচ্চতর বিধি হতে বৈধতা লাভ করে, এভাবে কেলসন তারা আইনের বিধানের অধীনস্থতার ক্রমের মডেল তৈরি করেছেন। সেই হিসেবে সংবিধান হচ্ছে রাষ্ট্রীয় ভূখণ্ডের সর্বোচ্চ আইন, যা থেকে পর্যায়ক্রমে ভারার্পিত আইনে প্রণয়নের মাধ্যমে দেশের অন্যান্য আইন তার বৈধতা লাভ করে। সুতরাং কিন্তু রাষ্ট্রীয় সংবিধান কোথা হতে তার বৈধতা লাভ করে, এখানে আরো উচ্চতর বিধির প্রশ্ন চলে আসে। কিলসনের মতবাদ ব্যাখ্যা করে আমরা বলতে পারি যে বিভিন্ন রাষ্ট্রীয় সম্মিলিত ও অলিখিত স্বীকৃতি থেকে রাষ্ট্রীয় সংবিধান তার বৈধতা লাভ করে। এর স্বীকৃতি আন্তর্জাতিক আইনের বিষয়, তাই আইন মেনে চলার সংক্রান্ত মৌলিক বিধি আন্তর্জাতিক আইনেরই অন্তর্গত, যা লিখিত বা অলিখিত দুই হতে পারে। কিলসন অবশ্য তার মৌলিক বিধির অবস্থা নির্ণয়ে শুধু আন্তর্জাতিক আইনের কথাই উল্লেখ করেননি, তাহার মতে মৌলিক বিধি রাষ্ট্রীয় ইচ্ছা, সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইনের মধ্যেও নিহিত থাকতে পারে। তবে কেলসনের মতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমস্ত আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় আইনের বিধান একটি মৌলিক বিধির অন্তর্গত, যা থেকে তারা বৈধতা লাভ করে। আইনের প্রকৃতি এক ও অভিন্ন, শুধু তার প্রকাশ বহুরূপী। সুতরাং এভাবে বিবেচনা করলে আন্তর্জাতিক আইনের অবস্থান রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে বিষয়টি নিম্নোক্ত উদাহরণের মাধ্যমে স্পষ্ট করা যায়। এখানে একটা চার্ট দিছে, চার্টের কয়েকটি স্টেপ করতে সবচেয়ে উপরের স্টেপটার মানে চাপানো এবং নিচের স্টেপটা সরানো। উপরের স্টেপে আছে আন্তর্জাতিক আইনের মূলনীতি সমূহ, তারপরে বহুরাষ্ট্রের ঐকমত্যে প্রতিষ্ঠিত দায়দায়িত্ব, যেমন জাতিসংঘ সনদ ধারা 4। এরপরের স্টেপ আছে ব্র্যাকেট প্রজাতন্ত্র ও জনগণ ব্র্যাকেট, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অনুচ্ছেদ 7(1) বাংলাদেশের সংবিধান। এর পরবর্তী স্টেপে আছে সংবিধান, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন অনুচ্ছেদ 7(2) বাংলাদেশের সংবিধান, এবং লাস্টের স্টেপে আছে দেশের সাধারণ আইন। সুতরাং উপরোক্ত চিত্রটি ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে কোনো দেশের সাধারণ আইনগুলো সংবিধানের অধীন, অর্থাৎ সংবিধান অত বৈধতা লাভ করে। আবার সংবিধান স্বয়ং এর বৈধতা লাভ করে প্রজাতন্ত্র বা রাষ্ট্রের জনগণের অভিপ্রায় থেকে। এভাবে বহুরাষ্ট্রের অভিপ্রায়ে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক আইন এর মূলনীতি সমূহ, যে মূলনীতিগুলো আবার সার্বভৌম রাষ্ট্রসমূহের স্বেচ্ছায় মেনে নেয়। সুতরাং এভাবে ব্যাখ্যা করলে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন অভিন্ন হলেও আইন যন্ত্রের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান আন্তর্জাতিক আইনের। রাষ্ট্রীয় ভূখণ্ডে আন্তর্জাতিক আইনের প্রয়োগ। আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় ভূখণ্ডে কিভাবে কার্যকর হবে, সে প্রশ্নে স্বাভাবিক কারণেই একত্ববাদী ও দ্বৈতবাদীদের মধ্যে পার্থক্য রয়েছে। একত্ববাদীগণ মনে করেন আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনের অংশ হিসেবে বিবেচিত হয়ে সরাসরি রাষ্ট্রীয় ভূখণ্ডে প্রয়োগে লাভ করতে পারে, এজন্য রাষ্ট্রীয় পর্যায়ে কোনো বিশেষ আইন প্রণয়নের প্রয়োজন নেই। তাদের মতে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক চুক্তির শর্তাবলী কখন কিভাবে রাষ্ট্রীয় ভূখণ্ডে বলবৎ হবে বা রাষ্ট্রীয় আইনে একীভূত হবে, তার পদ্ধতি ও প্রক্রিয়া নির্ধারণের ক্ষমতা রাষ্ট্রীয় সংবিধানকে প্রদান করা হয়েছে ডেলিগেশন। এই উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক অনুসৃত পদ্ধতি বা ও প্রক্রিয়া যা চুক্তি সম্পাদন কাল হতে আরম্ভ হয়েছে তারই অব্যাহতকরণ বলে বিবেচিত হবে। এখানে কোনো প্রকার রূপান্তর নেই, নতুন আইন সৃষ্টির প্রশ্ন নেই, আছে একই সৃষ্টির ভিন্নরূপ। আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় ভূখণ্ডে প্রয়োগ করার সাংবিধানিক বিধি আইন সৃষ্টির একক প্রক্রিয়ার অংশ। প্যারা দ্বৈতবাদী গণের মতে আন্তর্জাতিক আইন যদি রাষ্ট্রীয় আইনের উপর প্রাধান্য পেয়ে থাকে, তবুও আন্তর্জাতিক আইন তো আর সরাসরি রাষ্ট্রীয় আইনের মতো রাষ্ট্রীয় আদালতে প্রয়োগ করা যায় না। আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আদালতে প্রয়োগ করতে হলে কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। দ্বৈতবাদীদের মতে আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় ভূখণ্ডে প্রয়োগ করতে হলে হয় একে রাষ্ট্রীয় আইন দ্বারা সুনির্দিষ্টভাবে গৃহীত হতে হবে, নয় রূপান্তরিত হতে হবে। আইন প্রণয়ন স্পেসিফিক অ্যাডপশন। আন্তর্জাতিক আইন কার্যকর করতে হলে তার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্যই প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। তাদের মতে আন্তর্জাতিক আইনের বিধান রাষ্ট্রীয় আইন দ্বারা সুনির্দিষ্টভাবে গৃহীত হতে হবে। যেহেতু আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইন দুটি সম্পূর্ণ আলাদা ব্যবস্থা, সেহেতু আন্তর্জাতিক আইনকে রাষ্ট্রীয় আইনের এলাকায় কার্যকর করতে হলে অবশ্যই রাষ্ট্রীয় সাংবিধানিক যন্ত্র ব্যবহার করতে হবে। রূপান্তরকরণ ট্রান্সফরমেশন। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে দ্বৈতবাদীরা মনে করেন চুক্তির শর্তাবলীকে অবশ্যই রাষ্ট্রীয় আইনের বিধানে রূপান্তরিত করতে হবে। এই প্রকার রূপান্তরকরণ নিছক কোনো পদ্ধতিগত বা আনুষ্ঠানিক বিষয় নয়, বরং একটি মৌলিক শর্ত। প্যারা এখন আন্তর্জাতিক আইনকে কোন পদ্ধতির মাধ্যমে যেতে হবে সে বিষয়ে বিভিন্ন দেশ বিভিন্ন নীতি বা অথবা বহু ক্ষেত্রে মিশ্র নীতি অনুসরণ করে। কোনো দেশ কোনো পদ্ধতি অনুসরণ করবে সে বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, বরং প্রচলিত নিয়মগুলো সম্পর্কে আমরা ধারণা পেতে পারি বিভিন্ন দেশের অনুসৃত নীতির দিকে বা রাষ্ট্রীয় আচরণের দিকে তাকালে। যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের প্রয়োগ ক আন্তর্জাতিক আইনের প্রয়োগ প্রতাভিত্তিক আইনের ক্ষেত্রে যুক্তরাজ্যের নীতি অনেকটা একত্ববাদী মতবাদের কাছাকাছি, অর্থাৎ সার্বজনীন প্রথা আইনও সরাসরি যুক্তরাজ্যে প্রযোজ্য। সার্বজনীনভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথা আইনের নিয়ম আইনের বিধানসমূহ যুক্তরাজ্যের দীর্ঘকাল হতেই দেশীয় আইনের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এ ব্যাপারে দুটো শর্ত থাকে। প্যারা প্রথমত, নির্দিষ্ট আন্তর্জাতিক প্রথা আইনটি পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের পরিপন্থী হতে পারবে না। পার্লামেন্টে সেই আইনটি প্রথা আইনের আগে বা পরে যখনই প্রণীত হোক না কেন। দ্বিতীয়ত, উচ্চতর আদালত কর্তৃক কোনো প্রথা আইনের মর্যাদা ও পরিধি নির্ধারিত হওয়ার পর তদ্বারা সব ব্রিটিশ আদালত বাধ্য থাকবে, এমনকি যদি সে বিষয়ে পরে ভিন্নতর প্রথা ভিত্তিক আইনও সৃষ্টি হয়। প্যারা ব্রিটিশ আদালত সমূহ কর্তৃক সরাসরি আন্তর্জাতিক প্রথা আইনের বিধান প্রয়োগ করার ক্ষেত্রে উপরোক্ত ব্যতিক্রম দ্বয় ছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। এক, কোন ব্রিটিশ আদালত নির্বাহী কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় কর্ম অ্যাক্টস অফ স্টেট কোনো, যেমন যুদ্ধ ঘোষণা বা অন্য রাষ্ট্রের ভূখণ্ড জয় করাকে চ্যালেঞ্জ বা প্রশ্ন করতে পারে না, যদিও এ ধরনের কর্ম দ্বারা আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়। দুই, রাজা ও রানীর কিছু বিশেষ বা পরম ক্ষমতা প্রিরোগেটিভ পাওয়ার্স ব্যবহার করে কৃত কোনো কার্য মামলা। দ্য ফ্রাঙ্কোনিয়া কেস FRANCONIA ফ্রাঙ্কোনিয়া মামলা RVR ভার্সাস কিং KEYN 1876। ফ্রাঙ্কোনিয়া নামে একটি জার্মান জাহাজের সাথে যুক্তরাজ্যের স্ট্রেথ ক্লাইড নামক জাহাজের ইংলিশ চ্যানেলের মধ্যে, অর্থাৎ সমুদ্র উপকূলের 3 মাইলের মধ্যে সংঘর্ষ ঘটে। ফ্রাঙ্কোনিয়া জাহাজের ক্যাপ্টেন এর অবহেলার কারণে মূলত দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় যুক্তরাজ্যের জাহাজটি ডুবে যায় এবং যাত্রীরা প্রাণ হারায়। কেন্দ্রীয় ফৌজদারি আদালতে জার্মান নাবিক মিস্টার কিংকে নরহত্যা দায়ে অভিযুক্ত করা হয়। যদি মিস্টার কিং উক্ত আদালতে দোষী প্রমাণিত হয়, তবুও ব্রিটিশ আদালত এ বিষয়ে সন্দেহ ছিলেন যে আদৌ তাদের মামলাটি আমলে নেবার এখতিয়ার আছে কিনা, অথবা মামলাটি কোর্ট অফ ক্রাউনের মতামতের জন্য প্রেরণ করা হয়। বিচার্য বিষয় ছিল যে উপকূল হতে 3 মাইলের মধ্যে সংঘটিত অপরাধের উপর ব্রিটিশ আদালতের এখতিয়ার আছে কিনা। মামলাটির দুবার শুনানি হয়। প্রথমবার 6 জন বিচারক সমবিভক্ত হয়ে বিরুদ্ধ মতামত দেন, অথবা দ্বিতীয়বার 60 জনের মধ্যে 6 জন এবি এ সিদ্ধান্ত উপনীত হন যে এ ধরনের অপরাধ আমলে নেবার এখতিয়ার ব্রিটিশ আদালতের নেই। সিদ্ধান্তের পশ্চাতে বিচারকগণ যুক্তি উত্থাপন করে যে বিদেশি জাহাজে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি কোনো অপরাধ করে তা উপকূল অর্থাৎ 3 মাইলের মধ্যেই হোক বা বাইরে হোক না কেন, তার বিচার সংঘটিত করার এখতিয়ার ব্রিটিশ আদালতকে প্রদান করে এমন কোনো বিধিবদ্ধ আইন যুক্তরাজ্যে নেই, এবং প্রকাশ্য এরূপ কোনো বিধিবদ্ধ আইন না থাকলে ব্রিটিশ আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রথাকেই দেশের আইন বলে মেনে নিতে বাধ্য। আন্তর্জাতিক প্রথা অনুসারে কেবল পতাকাবাহী রাষ্ট্রই এ ধরনের অপরাধ আমলে আনতে পারে, অর্থাৎ ব্রিটিশ আদালত উক্ত অপরাধ আমলে নেবার এখতিয়ার সম্পন্ন নয়। প্যারা উক্ত মোকদ্দমা মূলত প্রথাগত আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের আদালতের প্রদত্ত গুরুত্ব ও সম্মানেরই বহিঃপ্রকাশ ঘটেছে। খ চুক্তি আইনের প্রয়োগ। আন্তর্জাতিক চুক্তি আইনের ক্ষেত্রে ব্রিটিশ প্র্যাকটিস ভিন্নতর। যুক্তরাজ্য কর্তৃক স্বাক্ষরকৃত আন্তর্জাতিক চুক্তি বিধান সরাসরি দেশীয় আইনের অংশ হিসেবে বিবেচিত নয় এবং যুক্তরাজ্যের আদালত তা প্রয়োগ করতে বাধ্য নয়। ব্রিটিশ ভূখণ্ডে চুক্তির বিধান প্রয়োগ করতে হলে পার্লামেন্ট এর ওপর আইনে পাশ করতে হবে। উপরোক্ত আলোচনার আলোকে এটা স্পষ্ট যে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন চুক্তি সমূহকে আন্তর্জাতিক কার্যকারিতা অর্জন করতে হলে কোনো না কোনোভাবে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হবে। আন্তর্জাতিক আইন প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্যের আদালত অসাধারণভাবে দুটো নীতি অনুসরণ করে, এক আইন ব্যাখ্যার নীতি রুল অব কনস্ট্রাকশন। আইনের ক্ষেত্রে যখন কোনো অস্পষ্টতা দেখা দেবে তখন রাষ্ট্রীয় আইন কিংবা আইনের সভার কার্যাবলীকে এমনভাবে ব্যাখ্যার চেষ্টা করা হয় যেন আইনের ব্যাখ্যা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধ না হয়। 2 সাক্ষ্য সম্পর্কিত নীতি রুল অব এভিডেন্স। বিদেশি আইনের অস্তিত্ব যুক্তরাজ্যের আদালতে প্রমাণ করতে হয় কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এ বাধ্যতা প্রযোজ্য নয়। আন্তর্জাতিক আইনের অস্তিত্ব সম্পর্কে যুক্তরাজ্যের আদালত অবগত বলে পূর্বানুমান করে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের চুক্তি আইনের প্রয়োগ ট্রিডিস। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে যুক্তরাজ্যের প্রচলিত নিয়মের সাথে যুক্তরাষ্ট্রের অনেকখানি পার্থক্য আছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ VI 6-2 মতে বৈধভাবে সম্পাদিত সকল আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রের সর্বোচ্চ আইনের মর্যাদা পাবে, অর্থাৎ যুক্তরাজ্যের চুক্তি আইনে কেবল দেশের আইন হিসেবে মর্যাদা পায়। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি আইন দেশের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ সাংবিধানিক আইনের মর্যাদা ভোগ করে। এরা তবে যুক্তরাষ্ট্রের আদালত সমূহের বিবেচনা অনুসারে আন্তর্জাতিক চুক্তি সমূহ দু ধরনের শ্রেণীতে গণ্য হতে পারে এবং শ্রেণী ভেদে এদের প্রয়োগ বিধি নির্ধারিত হয়। প্রথমত সংবলবৎযোগ্য চুক্তি। যুক্তরাষ্ট্রের আদালত সমূহের মত অনুসারে সংবলবৎযোগ্য চুক্তি সমূহ বিশেষ আইনে প্রণয়ন ছাড়াই রাষ্ট্রীয় সীমানার মধ্যে সরাসরি প্রয়োগ করা যাবে। সংবলবৎযোগ্য চুক্তি সমূহ সরাসরি যুক্তরাষ্ট্রের আইনের অংশ হিসেবে বিবেচিত। দ্বিতীয়ত সংবাদযোগ্য নয় যে চুক্তি, এমন চুক্তি সমূহ প্রয়োগ করার জন্য বিশেষভাবে রাষ্ট্রীয় আইনে প্রণীত না হলে আদালতে তা বলবৎ করা যায় না। অর্থাৎ এই চুক্তি সমূহ আদালতের মাধ্যমে বলবৎ করার জন্য রাষ্ট্র কর্তৃক বিশেষভাবে আইনে প্রণয়ন করতে হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রে সাধারণভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথা, আইন ও স্বয়ং বলবৎযোগ্য চুক্তি সমূহ অতীতে প্রণীত মার্কিন আইনের পরিপন্থী হলেও তা বৈধ হিসেবে বিবেচিত হবে। তবে শর্ত থাকে যে এসব আইন বা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী হবে না। বাংলাদেশের আন্তর্জাতিক প্রথা, আইন ও চুক্তি সমূহ। প্রথা আইন রাষ্ট্রীয় সীমানায় প্রয়োগ করার ক্ষেত্রে বাংলাদেশ ব্রিটিশ প্র্যাকটিস অনুসরণ করে। সংসদের আইনের পরিপন্থী না হলে বাংলাদেশের আদালত সার্বজনীনভাবে স্বীকৃত আন্তর্জাতিক প্রথা আইন দেশীয় আইনের অংশ হিসাবে বিবেচনা করবে এবং সেভাবে তা প্রয়োগ করবে। এ বিষয়ে বাংলাদেশের সংবিধানের 25 অনুচ্ছেদে উল্লেখ আছে। 25-1 বলা আছে, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। প্যারা, তবে আন্তর্জাতিক চুক্তির শর্তাবলী প্রয়োগ করার জন্য অভ্যন্তরীণ আইনে প্রণয়নের প্রয়োজন হতে পারে। চুক্তি আইন কার্যকর করার বিষয়ে বাংলাদেশ সংবিধান 145 ক অনুচ্ছেদে বলা আছে, বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন। তবে শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে। তবে এরূপ পেশের উদ্দেশ্য কি তা আইনে বলা হয়নি। তবে বাংলাদেশের প্র্যাকটিস অনুসারে রাষ্ট্রীয় আদালত কর্তৃক প্রয়োগ করতে হলে আন্তর্জাতিক চুক্তির অনুমোদন, রেটিফিকেশন আবশ্যক। অর্থাৎ অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক আইন বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে রূপান্তরিত হয়। প্যারা, বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক দায় দায়িত্বের সাথে রাষ্ট্রীয় আইনের সমন্বয় সাধনের বিধান থাকলেও বাস্তবত এ বিধানের সুষ্ঠু প্রয়োগ তেমন একটা লক্ষ্য করা যায় না। তৃতীয় চ্যাপ্টার সমাপ্ত, পৃষ্ঠা 58 সমাপ্ত।